জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি। চোখের পাতা নাচে না, নাচে না আমার পথে, তোমার পায়ে পায়ে মল বাজে না, বাজে না আমার সড়কে, তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমার পথে, তোমার পায়ে পায়ে মন বাজে না, বাজে না আমার সড়কে, হাসো না হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না, দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না, খেলে না মেঘের গরজনে, তোমার সাপের বেনি দোলে না, দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না, খেলে না মেঘের গরজনে, গুন গুন গুন গুন করোনা সময়, গুন গুন গুন গুন গুন গুন গুন করোনা সময়, তুমি আর নেই সে তুমি, জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি।